أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي پرم دايلو اللار نامي الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون شكل پرشنشا اللاري جني آسمان و جمين سرشتی کریا چن آر سرشتی کریا چن اندھوکار و آلو এতদ সত্ত্বেও কাফিরগণ তাহাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায় তিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন অতঃপর এক কাল নির্দিষ্ট করিয়াছেন এবং আরেকটি নির্ধারিত কাল আছে যাহা তিনি জ্ঞাত এতদ সত্ত্বেও তোমরা সন্দেহ করো وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون أسمان و جمين تنی الله تمہدر گوپون و پرکاش و شب کچھ تنی جانن ایبن تمرا جہا ارجن کرو تاہو تنی عبوغت و آچن وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين تاہدر پرتی پالک ندشنا بولیر ایمون کنو ندشن তাহাদের নিকট উপস্থিত হয় না যাহা হইতে তাহারা মুখ না ফিরায় সত্য যখন তাহাদের নিকট আসিয়াছে তাহারা উহা প্রত্যাখ্যান করিয়াছে যাহা লইয়া তাহারা ঠাট্টা বিদ্রুপ করিত উহার যথার্থ সংবাদ অচিরেই তাহাদের নিকট পৌঁছিবে ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين تحركي داكنا جي আমি তাহাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে বিনাশ করিয়াছি তাহাদেরকে দুনিয়ায় এমনভাবে প্রতিষ্ঠিত করিয়াছিলাম যেমনটি তোমাদেরকেও করি নাই এবং তাহাদের উপর মুসুলধারে বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম আর তাহাদের পাদদেশে নদী প্রবাহিত করিয়াছিলাম অতঃপর তাহাদের পাপের দরুন তাহাদেরকে বিনাশ করিয়াছি এবং তাহাদের পরে অপর মানব গোষ্ঠী সৃষ্টি করিয়াছি ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين আমি যদি তোমার প্রতি কাগজে লিখিত কিতাব নাযিল করিতাম আর তাহারা যদি উহা হস্ত দ্বারা স্পর্শ করিত তবুও কাফিরগণ বলিত ইহা স্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয় وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون تهارا بولي تهار نكت كنو فرشتا كانو پريتا هوينا جدي امي فرشتا پرون كوريتام تاهل چولان تفاصله تو هيا جايتو آر تهادر كي كنو ابوكاش داو هيتونا ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون যদি তাহাকে ফেরেশতা করিতাম তবে তাহাকে মানুষের আকৃতিতেই প্রেরণ করিতাম আর তাহাদেরকে সেরূপ বিভ্রমে ফেলিতাম যেরূপ বিভ্রমে তাহারা এখনো রইয়াছে তোমার পূর্বে অনেক রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করা হইয়াছে তাহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিতেছিল পরিণামে তাহাই বিদ্রুপকারীদের পরিবেষ্টন করিয়াছে قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين بولو تمرا পৃথিবীতে ভ্রমণ করো অতঃপর দেখো যারা সত্যকে অস্বীকার করিয়াছে তাহাদের পরিণাম কি হইয়াছিল قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون بولو أسمان و جمين جاها چه تاها كهار بولو الله ري دعايا كرا تيني تهار كرتب بولي استير كريا چن كيامت الدين تيني تما در كي عبشي اكتر كري بين ياتي كونو شندو نائي جارا نيجرائي نيجدن كتي كريا چه تهارا ايمان آني بنا

আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কাড়িয়া নেন এবং তোমাদের হৃদয় মোহর করিয়া দেন তবে আল্লাহ ব্যতীত কোন ইলা আছে যে তোমাদেরকে এইগুলি ফিরাইয়া দিবে? দেখো আমি কিরূপে আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি, এতৎসত্ত্ব তারা মুখ ফিরাইয়া নেয়। قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون؟ بلو তোমরা কি ভাবিয়া দেখিয়াছ আল্লাহর শাস্তি অকস্মাৎ অথবা প্রকাশ্যে তোমাদের উপর আপতিত হইলে জালিম সম্প্রদায় ব্যতীত আর কেহ ধ্বংস হইবে কি? আমি রাসূলগণকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারী রূপেই প্রেরণ করি, কেহ ইমান আনিলে ও নিজকে সংশোধন করিলে তাহার কোন ভয় নাই এবং সে দুঃখিত হইবে না। যাহারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলিয়াছে সত্য ত্যাগের জন্য তাহাদের উপর শাস্তি আপতিত হইবে। إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون؟ بولو আমি তোমাদেরকে ইহা বলি না যে আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার আছে, অদৃশ্য সম্বন্ধ আমি অবগত নই, এবং তোমাদেরকে ইহাও বলি না যে আমি ফেরেশতা, আমার প্রতি যাহা ওই হয় আমি শুধু তাহারই অনুসরণ করি। বলো অন্ধ ও চক্ষুষ্মান কি সমান? তোমরা কি অনুধাবন করো না? তুমি ইহা দ্বারা তাহাদেরকে সতর্ক করিয়া দাও যাহারা ভয় করে যে তাহাদেরকে তাহাদের প্রতিপালকের নিকট সমবেত করা হইবে এমন অবস্থায় যে তিনি ব্যতীত তাহাদের কোন অভিভাবক বা সুপারিশকারী থাকিবে না, হয়তো তাহারা সাবধান হইবে। ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين। যাহারা তাহাদের প্রতিপালককে প্রাতে ও সন্ধ্যায় তাহার সন্তুষ্টি লাভার্থে ডাকে তাহাদেরকে তুমি বিতাড়িত করিও না, তাহাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোন কর্মের জবাবদিহির দায়িত্ব তাহাদের নয় যে তুমি তাহাদেরকে বিতাড়িত করিবে, করিলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইবে। আমি এইভাবে তাহাদের একদলকে অন্য দল দ্বারা পরীক্ষা করিয়াছি যেন তাহারা বলে আমাদের মধ্যে কি ইহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিলেন, আল্লাহ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে সবিশেষ অবহিত নন? যাহারা আমার আয়াত সময় ইমান আনে তাহারা যখন তোমার নিকট আসে তখন তাহাদেরকে তুমি বলিও তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমাদের প্রতিপালক দয়া করা তাহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন, তোমাদের মধ্যে কেউ অজ্ঞাতবশত যদি মন্দ কাজ করে অতঃপর তওবা করে এবং সংশোধন করে তবে তো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এইভাবে আমি আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি আর ইহাতে অপরাধীদের পথ স্পষ্টভাবে প্রকাশ পায়। বলো তোমরা আল্লাহ ব্যতীত যাহাদেরকে আহ্বান করো